আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى المهان دربار عمر الله شكريا جاپن قرچي جنيا مدر کے مسلم جاتر اي قرون مهورتے আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান নিয়ে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সমাজে একটা ভুল ধারণা কাজ করছে, তা হলো আমরা যদি আল্লাহ আছেন বিশ্বাস করি, আল্লাহ তাআলা খাদ্য দান রিজিক দান করেন একথা বিশ্বাস করি, তাহলে আমরা মুসলমান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মা হুম বিমুমিনিন, না এই লোকগুলো মুমিন নয়। এরা কি তাহলে? এরা মূলত মুনাফিক। মূলত কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে পাঁচটা আয়াত অবতীর্ণ করেছেন মুত্তাকিন তথা মুমিনদের প্রসঙ্গে, এরপরে দুটো আয়াত নাজিল করেছেন কাফিরদের প্রসঙ্গে, এরপরে এই আয়াত থেকে শুরু করে ১৩টা আয়াত নাজিল করেছেন মুনাফিকদের প্রসঙ্গে। বোঝা গেল যে মুনাফিক অনেক ভয়াবহ জিনিস, যে কাফিরদের চেয়ে মারাত্মক। কোরআনুল কারিমে সুরায় কাফেরুন নামে একটা সুরা পাই আমরা, আর সুরায় মুনাফিকুন নামে একটা সুরা দেখতে পাই। সুরায় কাফেরুন দুই লাইনের সুরা, আর সুরায় মুনাফিকুন দেড় পৃষ্ঠার সুরা। এটি বোঝা যায় যে মুনাফিক কত মারাত্মক। আমরা আরো মনে করি যে আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে মানি, এজন্য পার পেয়ে যাব। আমি এটা বিভিন্ন আলোচনা বলেছি, যারা জানেন তারা, যারা শুনেছেন তারা জানেন যে এই ধারণাটা মূলত ভুল। মক্কা তৎকালীন কুফফাররা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ তাআলা রিজিক দাতা, খাদ্য দাতা, এই সব বিশ্বাস তাদের ছিল। কোরআনে স্পষ্ট আয়াত আছে সূরা আনকাবুতের ৬১ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ওয়ালা ইনসাল তাহুম মান নাযাল মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আওয়া মিন বাদি মাউতিহা লাইয়াকুলুনাল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের কাদেরকে? আবু জাহেল, আবু আবুবা, সাইবা, তৎকালীন কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে আকাশ থেকে পানি বর্ষণ করে, সেই পানি দিয়ে জমিনকে শুকিয়ে যাওয়ার পরে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার জীবিত করেন, তারপর ফসল উৎপন্ন করেন, কে? তারা বলবে আল্লাহ। এরকম যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আকাশ এবং জমিন, কে সৃষ্টি করে চন্দ্র এবং সূর্য, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে, তারা বলবে আল্লাহ সবকিছু করেন। এরকম কোরআন শরীফ সূরা আল মুমিনের ৮৪ নম্বর আয়াত থেকে শুরু করে একবার ৯০ নম্বর আয়াত পর্যন্ত পড়লে দেখবেন সেখানে বলা আছে, ওয়া মান ইউদাব্বিরুল আমর, এই সব কিছুর ইন্তেজাম কে করেন, তারা বলবে আল্লাহ। আমান ওয়া রাব্বুল আরশি আযীম, আরশি আযীমের মালিক কে, তা বলবে আল্লাহ। এই ভাবে সব কিছু এরা বিশ্বাস করা সত্ত্বেও তারা কাফের কেন? আমরা যদি দেখি বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে মানে তাও মানে। আপনারা আশ্চর্য হবেন, আমি কিতাবটা খুঁজে পাই নাই, একটা কিতাব খ্রিস্টানরা লিখে আরবিতে নাম যে তারিকুল মুজনিবিন, তারিকুল নাজাতিল মুজনিবিন, অর্থাৎ পাপীদের জন্য নাজাতের পদ্ধতি, আরবিতে কোরআন শরীফ আয়াত দিয়ে সম্পূর্ণ কিতাবটা লিখেছে এবং দিচ্ছে ইমামদেরকে, গ্রামগঞ্জের ইমাম যারা তাদেরকে বাইপোস্ট করে একটা কিতাব, একটা ক্যাসেট এবং সাথে একটা প্রশ্ন যে আপনি এইটা সম্পর্কে কি মন্তব্য, তা আরো কিছু প্রশ্ন আছে, ইমাম সাহেবকে দিচ্ছেন। ইমাম সাহেবরা ধরতে পারেন না খ্রিস্টানদের লেখা কিতাব, কারণ শুরুতে লেখক লিখেছেন যে আমরা মুসলমান যারা তারাও ইসলামকে বুঝি না, আমরা মুসলমান, তাতে সে মুসলমান। এরপরে সে লিখেছে বিভিন্ন আয়াত, ঈসা আলাইহিস সালামের ইমান আনতে হবে, ইমান না আনলে পরে সে ওই যে আছে যে তবলাই আমল কেয়ামত, সমস্ত লোকেরা ইমান আনবে ঈসা আলাইহিস সালাম পরে। এই সব আয়াতগুলো এনে সে দেখাবার চেষ্টা করেছে যে মুসলমানরা যদি ঈসা আলাইহিস সালামের উম্মত হয়ে যায়, মানে খ্রিস্টান হয়ে যায়, ঈসাই হয়ে যায়, সে খ্রিস্টান লেখে নাই, ঈসাই হয়ে যায় তাহলেই কেবল নাজাত পাবে, সালামাত পাবে না। এইভাবে আমাদের ভিতরে চক্রান্ত চলছে। এবং কোরআন আয়াত আছে, ওরা আল্লাহকে বিশ্বাস করে, খালি আল্লাহকে বিশ্বাস করে না, ওরা নিজেদেরকে আল্লাহর নাতিপুতি দাবি করে, নাহনু আবনাউল্লাহি ওয়াহিব্বাহু, আমরা আল্লাহর নাতিপুতি, আল্লাহর প্রিয় ভজন লোক। শয়তান আল্লাহকে বিশ্বাস করে, কোরআনে বহুত আপনারা জানেন, সব আয়াতগুলো আপনার জানা আছে, শয়তান দুই জায়গায় বলেছে যে ইন্নি আখাফুল্লাহ, আর যে বলছে আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ শাদীদুল আকাব। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য দুই জায়গায়। একটা জায়গা হচ্ছে লা ইলাহা, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর সার্বভৌমত্ব, এটা এই কুফাররা বিশ্বাস করে নাই, শয়তান এটাকে অবশ্য অস্বীকার করে নাই। শয়তানের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এখানে যে শয়তান আল্লাহর জান্নাত জাহান্নামকে দেখেছে, আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছে, আল্লাহকে অস্বীকার করতে চাইলেও সে করতে পারবে না। পার্থক্য কোন জায়গায়? এখানেই, যে বিষয়টা আজকে আলোচ্য বিষয়ের একটা অংশ, শয়তান আল্লাহর বিধানকে মানে নাই, হুকুমকে মানে নাই, কমান্ডকে অস্বীকার করেছে, তাও সবগুলোকে না, যেটা তার যুক্তি এবং মতের সঙ্গে মিলে না ওটাকে অস্বীকার করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন আদমকে সিজদা করার জন্য, সে বলল আমি সিজদা করলো না। সে আল্লাহ জিজ্ঞেস করেন কেন সিজদা করো নাই, বলল যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। কেন উত্তম, তার যুক্তি কি? সে বলল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। গতির বিবেচনা মাটি হচ্ছে নিচে নামে, আগুন উপরে, অতএব উচিত ছিল আদমকে হুকুম দাও আমাকে সিজদা করার জন্য, আপনার সেই হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, সেজন্য মানতে পারলাম না। এখানে লক্ষণীয় বিষয় যে শয়তান কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহর হুকুমকেও সরাসরি অস্বীকার করে নাই, বরং সে বলেছে আপনার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই, বিধায় মানতে পারি নাই। ঠিক তেমনি ভাবে এই কারণে সে কাফের হয়ে গেল, শয়তান হলো, জান্নাতকে বহিষ্কৃত হলো। আজকে যদি আমাদের সমাজেও আমরা দাবি করি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর যেটা খাদ্য তাতে সব মানলাম, কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করলাম, তাও সবগুলো না, যেগুলো যুক্তিসঙ্গত নয় সেগুলো, তাহলে আমরা কি মুসলমান হব? আমরা আছি কি নামাজ পড়ি আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে রমজান রোজা রাখি, আল্লাহর হুকুম দিয়ে সব চলে, কিন্তু যখন বলা হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাইদুহুমা, চোর চাই নারী হোক পুরুষ হোক হাত কেটে ফেলো, আমরা বলি এটা বর্বরানে যুগে চলে না, আল্লাহর বিধানকে এখান থেকে বাদ দিলাম যুক্তিতে মেলে না জন্য। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন সুদ সম্পর্কে, সুদ আমি শেষে আসতে যদি আলোচ্য বিষয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মদ সম্পর্কে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, মদ জুয়া মূর্তি, তারপরে ওই যে ভাগ্যের স্বর নির্ণয় করার জন্য এই সবগুলো শয়তানের কাছে এর থেকে পরেজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে মদকে হারাম করে দিলেন। আমরা বলি মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, আর লাইসেন্স না থাকলে অবৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এসে বলেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেন হারাম করে দিলেন। আমরা বলি পতিতাদের দিলে লাইসেন্স থাকে তাহলে যৌন কর্মী হয়, কি হয় ওরা? যৌন কর্মী। আগে তো বেশ্যা বা পতিতা বলে একটা গালি হতো, তবু একটা সামাজিকভাবে তাদেরকে খারাপ মনে করা হতো, এটা যাতে না করা হয় সেজন্য আমাদেরকে এদের নাম দেওয়া হচ্ছে যৌন কর্মী। এবং এগুলো শুধু অন্যান্য পত্রিকা না, আমি দেখেছি সংগ্রাম, জামাত ইসলাম পত্রিকা, ইসলামিক দাবিদার, এদের পত্রিকায় লেখে যৌন কর্মী। এটা আমাদের জন্য মারাত্মক দুঃখের বিষয় যে আজকে এই জেনাকে লাইসেন্স দেওয়ার জন্য এই পথ খোলা আবিষ্কার করে দেওয়া হয়েছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার একটা বিচার দিয়েছেন, কোরআনে বলা আছে আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা ইয়াতাজাল্লা, ব্যভিচারী নিয়ে ব্যভিচারী, অবিবাহিত হলে তার শাস্তি 100 দররা, বিবাহিত হলে তাদেরকে সঙ্গে সার করা, হত্যা করা। আমরা বললাম এটা বর্বরানে যুগে চলতে পারে না। এমনি ভাবে সর্বশেষ আমি যে বিষয়ে আলোচনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াত পরিষ্কার বলেছেন, এখান থেকে শুরু করে প্রায় 27 নম্বর 88 নম্বর আয়াত পর্যন্ত একটা আয়াত এখানে আছে যেটা সব লেখা আছে, আপনারা দেখে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং মা বাকিয়া, যত বকেয়া আছে, বাকিয়া বাংলায় ইয়া বাকিয়া আছে, যত বকেয়া সুদ আছে সবগুলোকে এই হুকুম শোনার পরে বিরত থাকো, বাদ দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ফাইল লাম তাফালু, যদি তা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহ রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কুফফাররা মনে হয় আটটা খুব ভালো করে পড়েছে, তারা দেখলো যে দেশের মুসলমান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এরকম ভাবে যত মুসলিমরা আছে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, আর ইফতারি বেশি করে খাওয়ার অসুবিধা নেই, কিন্তু যদি তাদেরকে আল্লাহর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়া যায় তারপরে তাদের দোয়া কবুল হবে না, আমরা যা করি তাই করব, ওদের কোনো ক্ষমতা থাকবে না আমাদের মোকাবেলা করার। সেজন্যই তারা মুসলিম গরিব দেশগুলোকে টার্গেট করে বাংলাদেশ সহ সমস্ত মুসলিম দেশের ঘরে ঘরে সুদ পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন নামে এনজিওরা কাজ করে যাচ্ছে। এবং আমরা দেখি সত্যিকার অর্থে যে দেখি আমরা এই দেশের একজনকে বিশাল আকারে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এই লোকটার পরিচয় জানা দরকার। আপনারা গত কয়েকদিন আগে পত্রিকা দেখেছেন, তার মেয়ে খ্রিস্টান, বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে, তার স্ত্রী খ্রিস্টান, সে নিজেও খ্রিস্টান। এই খ্রিস্টানের মিশনারি নিয়ে, মিশন নিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তারা আয়াতকে বাস্তবায়ন করার জন্য তারা দেখলো সুদ জয় করে সমাজে ঢুকানো যায়, আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত করে দেওয়া যায়। সেজন্য এদেরকে ডেকে বললো তোমরা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দাও। সেজন্য তারা এদের মিশন নিয়ে এসে বাংলাদেশের ঘরে ঘরে বিভিন্ন নামে, গ্রাহকের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, আরো অনেক এনজিওর নামে বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়ার জন্য এক অভিনব কৌশল নিয়ে ময়দানে নেমেছে। এবং তার মাধ্যম করে তার মহিলাদেরকে, এরও একটা রহস্য আছে। আমি এটা আমার এখানে চকবাজার লেকচার বলেছিলাম যে মানুষ গাভীর ফার্ম করে, বলদের ফার্ম করে না, মানুষ মুরগির ফার্ম করে, মুরগার ফার্ম করে না, জানে যে মুরগি ডিম দেয়, বাচ্চা দেয়, এরকম গাভী দুধ দেয়, বাচ্চা দেয়। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান জগৎ মনে করলো মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে ওদের মা বোনদেরকে হাত করতে হবে, মা বোনরা বাচ্চাকে কোলে নিয়ে শেখায় লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম আওয়াজ, এইটা যাতে না হতে পারে মা বোনরা ওদেরকে শিখাবে ফরিদা নাচে, ধরন গাছে, ওর নাক টানেছে, বল আছে, ওরা শিখে বাগদুম বাগদুম ঘরডুম সাজে, ওরা যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে না পারে সেজন্য এই কৌশল অবলম্বন করেছে। একদিকে মুসলিম জাতিকে সুদ ঢুকিয়ে দিয়ে তারপরে তাদেরকে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আর দ্বিতীয় নম্বরে মুসলিম জাতির বাচ্চাদেরকে কালেমা থেকে সরিয়ে দেওয়া, এর জন্য তারা এই কাজটা করেছে। যখন তারা এই কাজে অনেকটা সফল হলো, বরং পুরোটাই সফল হলো তাদের দাবি অনুযায়ী, তখন তাদেরকে আবার ডাকা হলো, ডেকে বলা হলো তোমরা আমাদের মিশন বাস্তবায়ন করেছ, আমরা যা চেয়েছিলাম বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য তা সফল করেছ, বাস্তবায়ন করেছ, আসো আমাদের পুরস্কার নেওয়ার জন্য। এই জন্য তাদেরকে যে পুরস্কার দেওয়া হলো সেই পুরস্কার হচ্ছে বাংলাদেশের সমস্ত মানব জাতিকে আল্লাহ এবং তার নবীর যুদ্ধে লাগিয়ে দিয়ে একটা বিরাট সফলতা অর্জন করেছে, সেই পুরস্কারের নাম হচ্ছে নোবেল পুরস্কার। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে একটা বড় নেয়ামত দান করেছিলেন, ইসলামের মতো দৌলত এবং নেয়ামত দান করেছিলেন, সেই নেয়ামতের সঙ্গে একটা কোরআন দিয়েছিলেন নেয়ামতকে বোঝার জন্য বিধান আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে পরিষ্কার বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানুল মাস ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا। এখানে পরিষ্কার বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। ওরা ঘুরিয়ে বলতো যে ব্যবসা তো রেবার মতো, তাফসীর কিতাবে দেখবেন যে এখানে একটা চমৎকার বিষয় আছে। ওরা এখানে একটা কৌশল অবলম্বন করেছে যে সুদ তো হারাম নয়, বরং ব্যবসাটা সুদের মতো, ওখানেও লাভ করা হয়, ব্যবসা মানে করা হয় কিসের জন্য, মাল বৃদ্ধি পাওয়ার জন্য, এখানে তাই করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আমাদের সমাজে আমি দেখেছি অনেক লোক যারা এই সুদের সঙ্গে জড়িত, এবং ওদের মধ্যে আবার আছে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ইসলামী ক্রিয়া, সেখানে আমার দ্বিমত আছে, দেখছে বক্তব্য দিচ্ছেন এখানে, কারণ ওখানে একটা ওলামাদের কমিটি আছেন, আপনারা সেটা নিজেরা যাচাই করে, আপনারা ওলামা একরাম যাচাই করে দেখবেন ইসলামী হওয়া সম্ভব কিনা, সাগরে যদি ভাটা লাগে তাহলে খালে জোয়ার আনা সম্ভব কিনা, এটাও দেখা বিষয়। যাই হোক, আমাদের দেশে ইসলামী ব্যাংকগুলো সম্পর্কে যারা আছে তারা আছে, অপরদিকে সুদী ব্যাংকে যারা চাকরি করে তারা বলে কি একটু ঘুরেই খায়। আমি বলছি ইসলামী ব্যাংকের পক্ষে বলছেন, এটা আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি, ওটার সাথে আমি একমত না, কিন্তু যারা সমালোচনা করে তারা করে এই কারণে না, আমি যে কারণে সে কারণে না, তারা করে অন্য কারণে, তারা বলে কি যে ওরা একটু ঘুরে খায়। আমি বলি হ্যাঁ, ঘুরে খেলেই তো হয়, শরীয়তে একটাকে বলেছে সুদ আর একটাকে বলেছেন ব্যবসা। আমি একটা গ্লাস দোকান থেকে কিনলাম 10 টাকায়, কিনে হুজুরের কাছে বিক্রি করলাম 12 টাকায়, এটা জায়েজ। আর হুজুরের এখন একটা গ্লাস দরকার আমাদের 10 টাকা ধার নিয়ে 12 টাকা আমাকে দিবে, এই শর্তে সে 10 টাকা নিয়ে 12 টাকায় গ্লাস কিনে নিয়ে গেল, এটা সুদ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন তা বুঝতে হবে আমাদেরকে। এটা না বোঝার কারণে একটা মেয়ে রাস্তা থেকে ধরে এনে তার সাথে অপকর্ম করলে জেনা হয়, আর ওই মেয়েটাকে যদি দুজন সাক্ষী হিসেবে বিয়ে করে করা তাহলে কি হয়, হালাল হয়। তাহলে বুঝতে হবে আল্লাহর বাতলানো তরিকা অনুযায়ী যদি এটা ব্যবহার করা হয় তাহলে হালাল, আর আল্লাহর বাতলানো তরিকা ছাড়া যদি করা তাহলে এটা সুদ বা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পার্থক্য করেছেন, আমাদের সে পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সুদের মাধ্যমে তাৎক্ষণিক লাভবান হওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। মানুষ দান খয়রাত করলে পরে তাদের বৃদ্ধি পায়, এটা সাদাকার মাধ্যমে যাকাতের মাধ্যমে মূলত একটা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলাম চালু করেছে। এটা সম্পূর্ণ যাকাত মানে হচ্ছে গরিবদেরকে দাও আর ধনীদের থেকে নাও, আর অপরদিকে সুদ মানে হচ্ছে ধনীর থেকে কি করো গরিব থেকে নাও ধনীদেরকে দাও, ধনীদেরকে আরো ধনী করো। এবং এই জন্যই ইসলাম এটাকে এত কঠোরভাবে প্রতিবাদ করেছে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন, জাহেলিয়াতের যুগে চক্রবৃদ্ধি আকারে সুদ খেত, মানে সুদ একজনে 10 টাকা সুদ আনলো, সুদ আনো 10 টাকা, এই সুদে ভালো 15 টাকা, এবার 15 টাকার পরে সুদ, এবার সুদের উপর সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ খেত তারা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে চিহ্নিত করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদআফা, তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। এর মানে এই নয় যে চক্রবৃদ্ধি আকারে না হলে এমনি সুদ খাওয়া যাবে, তা না, মূলত ওরা এভাবে খেত এবং সমাজের প্রচলন ছিল। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এটা কায়দা ইত্তেফাকি লা আল কায়দা ইহতিরাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, অনেক সময় দেখা যায় মানুষ সুদ কি করে আত্মীয় স্বজনকে টাকা দেয়, আত্মীয় স্বজনকে টাকা দেয় কি জন্য জানো, আমাদের বিয়েগুলো হয় বিয়েতে কার্ড দেয় দাওয়াত দেয় কি জন্য, যে একটা উপঢৌকন পাওয়া যাবে, এরকমও কিছু সুদ আছে। মূলত সেই সুদগুলো আমাদের বুঝতে হবে, আমরা একজনকে উপহার দিই রমজান আর কোরবানি হিসেবে আসতে পারে কি করে গরুর রান পাঠায়, আর একজনে তার চেয়ে বড় রান পাঠাবে, এগুলো সুদ কিনা এই আয়াতে সেগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। আমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুন ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আমি বিস্তারিত আলোচনা করছি না, অনেক সময় পর্যায়গুলোতে মানুষের ধন সম্পদে তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় তোমরা শুধু যা কিছু দাও আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না, পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তর দ্বারা অন্তরে যা দিয়ে অন্তর দিয়ে যা দিয়ে থাকো অতএব তারাই দ্বিগুণ লাভ করে। আল্লাহ সুবহানাহু এখানে বললেন যে যাকাত তথা দান এর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে লাভবান হতে পারে, আর এই রেবার মাধ্যমে সুদের মাধ্যমে লাভবান হওয়া যায় না। সূরা রোমের 39 নম্বর আয়াতে যেটা বলা আছে, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন অভিশাপ দিয়েছিলেন সে বিষয়টা এখানে আছে। ফাযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দি মান সাবিলিল্লাহি কাসীরান ওয়া আখযিহিমুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা কারণ উল্লেখ করেছেন, একটা হচ্ছে তারা তাইয়িবাত তারা কি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস তাদের উপরে হুকুম দিয়েছিলেন তা তারা তার থেকে মানুষকে বিরত রাখতো। এটা কোরআনের আয়াত আছে, একটা আয়াতে ব্যাখ্যা আপনারা দেখবেন, যখন আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি, যে তারা তাদের আহবার এবং রুহবান শাসক এবং বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, খ্রিস্টান আলেম, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমি তো খ্রিস্টান আলেম, আমরা তো আমাদের ওলামাদেরকে রব বানাই নাই। তিরমিজির হাদিস মুস্তাদ আহমদের হাদিস দেখবেন, এখানে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের সেই পীর বুজুর্গরা তোমাদের আলেমরা কোনো একটা জিনিসকে হালাল বলে ঘোষণা করে হালাল ঘোষণা করো মানো কিনা, কোনো হারাম বলে তা হারাম মানো কিনা তা তো মানি, এটাই রব বানানো। এবারে যদি আমরা এর সাথে মিলাই, আমাদের শাসকরা বলে দিলেন সুদ কি হয় হালাল, আমরা সুদ হালাল বলে গ্রহণ করে নিচ্ছি, যদিও মুখে বলি না হালাল কিন্তু আমরা বার্তার ব্যবহার করছি, আমরা মদ যদি লাইসেন্স থেকে বৈধ বলে মেনে নিচ্ছি, এইভাবে আমাদের শাসকদের পক্ষ থেকে যা বলা হচ্ছে আমরা সেগুলো হালাল মেনে নিচ্ছি, আর যেগুলো তার অবৈধ বলে সেগুলো অবৈধ মেনে নিচ্ছি। এভাবে যদি হয় তাহলে মনে করতে আমরাও সেই ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের এই শাসকদের রব বানিয়ে নিয়েছি, আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছি। এবং আমাদের মনে রাখতে হবে ইহুদিদের উপরে উপরে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন এখানে ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহু আযাবান আলীমা, এই শাস্তি আমাদের জন্য প্রযোজ্য, আমাদের উপর সেটাই হচ্ছে। ঠিক ইহুদিদের উপরে যেভাবে জুলুম নির্যাতন শুরু হয়েছিল ঠিক আমাদের উপর সেভাবেই চলছে। নতুবা আল্লাহ নবীর যুগে ইহুদি ছিল, আজকে ইহুদি আছে, আল্লাহ নবীর যুগে মুসলিম ছিল এখনো আছে, তাদের অবস্থা তৎকালীন সময় থেকে এখন বর্তমান মিলিয়ে মিলান দেখবেন যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে গিয়ে ভিক্ষা করছে, ওমর তোমার নবী আমাদেরকে খাবারে থাকার স্থান দিয়েছে তুমি কেন আমাদের ফেরত দিচ্ছ, ওমর ইবনে খাত্তাব বলেছে আল্লাহর দুশমন, সেই দিন আল্লাহ নবী কি বলেছিলেন পত্রের কথা অক্ষর অক্ষর মনে আছে আমার, সেদিন তোকে উদ্দেশ্য বলেছিলেন, সেদিন বেশি দেরি নয় যেদিন তোদের এখানে বহিষ্কার করা হবে, ওমর ইবনে খাত্তাব বলছেন আজকে সেদিন তো এখান থেকে বহিষ্কার করছি। সেই ইহুদি আল্লাহ নবীর যুগে যারা মুসলিমদের কাছে থাকার জন্য যারা ভিক্ষা করত স্থান ভিক্ষা করত, সেই ইহুদি আজকে কত শক্তিশালী আর মুসলমানরা কত দুর্বল হয়ে পড়েছে তাদের সামনে। এর কারণ এটাই আয়াত পরিষ্কার বলছে, ইহুদিদের পথে যখন মুসলিমরা চলেছে তাদের উপরে যে আজাব এবং গজব ছিল মুসলিমদের তাই হচ্ছে। আজকে মুসলিমদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, খ্রিস্টান ইহুদি বাচ্চা জন্ম দেওয়া হচ্ছে, লাইন ধরে সুন্দরী যুবতী মেয়েদেরকে ধরা হচ্ছে, ওদের যারা পছন্দ হয় সে মেয়েকে নিয়ে যাচ্ছে। এইগুলো চলছে আমাদের আজকে বিভিন্ন কারাগার গুলোতে। আপনারা জানেন আজকে মুসলিমদের মা বোনদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুড়ে মেরে নিচে ছুরি ধরে তারপর হত্যা করা হচ্ছে। এই জুলুম কেন মুসলিমদের উপরে? এই জুলুম একমাত্র এই কারণেই যে মুসলিম জাতি যেভাবে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর বিধান থেকে সরে গিয়েছিল, আমরাও ঠিক তেমনি ভাবে যেভাবে ওরা ফসলুক দিন আনি সিয়াসা যেভাবে রাজনীতিকে দিনকে আলাদা করে ফেলেছিল, আমরাও দিনকে সেভাবে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, আমরা দিনকে কিছু গুটি কয়েক আবাদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমি এই আবাদগুলোকে ছোট আকারে বলছি না, অবশ্যই সালাত এমাদুদ্দিন, অবশ্যই সালাত গুরুত্বপূর্ণ আবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ আবাদত, কিন্তু এর মানে এই নয় এর মধ্যে আমাদের সীমাবদ্ধ আজকে আমাদের মনে রাখতে হবে। সেজন্যই আল্লাহ সুবহানাহু এখানে বলেছেন ফা বিজুলমিন মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম, এর কারণগুলো পরে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওয়া আখযিহিমুর রিবা, তারা রিবা সুদ গ্রহণ করতে জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আরবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اتيت ليلة اسري بي على قوم بطونهم كلب, একটু ভুল আছে দেখে নেবেন, বাতারা হয়ে গেছে বতুনহুম কালবুয়ুতে, তাদের প্যাড গুলো ঘরের মতো, ফিহাল হাইয়াত যার মধ্যে সাপ রয়েছে অনেকগুলো, তারা মিন খারেজিন খারেজ বুতুনহিম তুরা মিন খারেজ বুতুনহিম, যা তাদের প্যাটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এই লোকগুলো কারা, প্যাটের প্যাটটা এক একটা মটকার মতো, এক একটা ঘরের মতো, ভিতরে সাপ দেখা যাচ্ছে, কারা এরা? পালা হাউলা আকালাতুর রেবা, এরা হচ্ছে সুদখোর। আকালাতুর রেবা বলতে হবে, এটা কম দিয়ে ঠিক করে নেবেন, আকালা আকেলের জমা, আকালাতুর রেবা কাফারা আকালা এরকম ফাজারা এ জাতীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আরবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 خوبان, রিবার মধ্যে সুদের মধ্যে 70 টা গুনাহ রয়েছে, আইসারুহা আইয়ান কিহার রাজুল আইয়ান কিহা হা হবে, এটা একটু ঠিক করেন, এটা এক ঘন্টা তৈরি করা হয়েছে এজন্য ভুল হয়ে যাচ্ছে, আইয়ান কিহার রাজুল উম্মাহু, যে একজন লোক তার মাকে বিয়ে করা, তাফসীরে লেখা বুখারীতে লেখা আছে আই জামিআ, অর্থাৎ মায়ের সঙ্গে জিনা করা, জিনা করা যত বড় অন্যায়, সুদের মধ্যে 70টা গুণা মধ্যে সবচেয়ে নিচের গুণা হচ্ছে সেরকম, সুদের মধ্যে 70টা গুণা, 70টা গুণা মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের সবচেয়ে হালকা গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহ মিন যালিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না আকরামা উনজিলাত নুজিলাত আয়াতুর রিবা ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদ ওয়া লাম ইউফাসসির লানা ফাদাউর রিবাতা রিবা ওয়া রিবাতা, একটু ভুল আছে এখানে দেখে নেবেন, ঠিক করে নেবেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে গেলেন অথচ সুদের ব্যাখ্যা দিয়ে যান নাই, ব্যাখ্যা দিয়ে জানার মানে এই না যে সুদ অস্পষ্ট হয়ে গেছে, এটা সুদ আগেও প্রচলিত ছিল, ওটাকে হারাম করা হয়েছে, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় নাই, অর্থাৎ বিস্তারিত বিষয়গুলোতে ছোট বিষয়গুলোতে ব্যাখ্যা দেওয়া হয় নাই, এই জন্য বলেছেন আলাম ইউফাসসির হালানা, আমাদের সামনে তাফসির করে যান নাই। ফা দাউর রেবা ও রিবা, তোমরা রেবাকেও ত্যাগ করো, সুদ ত্যাগ করো, এবং সুদের যে সমস্ত সন্দেহযুক্ত আছে ওগুলোকেও ত্যাগ করো, যেগুলোর মধ্যে সুদের সন্দেহ আছে। আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের যে ইসলামী ব্যাংকগুলো আছে এইগুলোকে আমরা সুদের যদি বলি আর স্পষ্ট সুদ না, তারপর সুদের ঘ্রাণ তো অবশ্যই আছে এখানে, প্রত্যেকটাই হয়েছে, আমি আর ওরকম বললাম না, এর কারণ আছে, কারণ হচ্ছে এই যে আমি আগেই বলেছি সাগরে ভাটা লেগে গেলে আপনি খালে জোয়ার আনতে পারবেন না, তারপরে যে বিষয়টা আছে যে এই লোকগুলো এই কারবারগুলো করছে তারা ইসলাম সম্বন্ধে কি জানে, এই লোকগুলো কোত্থেকে এলো, কোন শিক্ষায় শিক্ষিত, এখানে কাদেরকে নেওয়া হচ্ছে, একটা ব্যাংক একবার ঘোষণা করেছিল ওরা আমাদেরকে নেওয়ার জন্য, কিন্তু পরে দেখা গেল তাদেরকে এমন এমন জায়গা দিল যেখানে কোনো তাদের কোনো কাজ নাই, তাদের ক্যাশে টাকা গুনতে দিল, এরকম কিছু কাজে দিয়ে আস্তে তাদেরকে আউট করে ফেলেছে। যাই হোক, আজকে আমাদের মনে রাখতে হবে যে ইসলাম একটা ঠুনকো ধর্মের নাম না, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, ইসলামে অর্থনীতির বিরাট শাখা আছে, ইসলাম পৃথিবীকে অর্থনীতি শিক্ষা দিয়েছে। আপনি ইতিহাস পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতে মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, এর বাইতুল মাল উদ্বোধন করলেন, সেই দিন যে ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর কোন অর্থনীতিবিদ রাজনীতিবিদ কোন লিডারের পক্ষে সে ভাষণ দেওয়া সম্ভব হয় নাই। তিনি সেদিন বলেছেন হাদিসের সব কেটে যাচ্ছে, আলা আমান তারাকা মালান ফালিহি, শুনে রেখো আজকের থেকে যে ব্যক্তি ঋণ রেখে যে ব্যক্তি অর্থ সম্পদ রেখে মারা যাবে সেগুলো তার ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া হবে। আমান তারাকা দাইনান আও বাইআন, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অসহায় সন্তান রেখে মারা যায়, ফা আলাইয়া ওয়া ইলাইয়া, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসলামী হুকুমতের দায়িত্ব সিজারে সমস্ত ঋণ এবং সমস্ত অসহায় লোকের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। এটা ওই পর্যায়ে বলেছিলেন, প্রথম দিকে জানাজা আসতে বলতেন এই ব্যক্তি যে মারা গেল ঋণ আছে কিনা, বলে হ্যাঁ ঋণ আছে, বলে তোমরা জানাজা পড়ো, বলে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে, তাহলে জানাজা পড়তেন। একজন লোকের জানাজা আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা জানাজা আপনি পড়ুন, আবু কাতাদা বললেন আমি তার জানা তার ঋণ নিজের কাঁধে তুলে নিলাম, আল্লাহ রাসূল এভাবে জানাজা ফেরত দিতেন। এরপরে যখন হুকুমত কায়েম হলো বাইতুল মাল আসলো, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এখন থেকে আলা আমান তারাকা মালান ফালিহি, এখন থেকে যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায় ওটা তার আত্মীয়দেরকে দেওয়া হবে, তার ওয়ারিসদেরকে দেওয়া হবে, সেখানে আমি ভাগ বসাচ্ছি না। কিন্তু আমান তারাকা দাইনান আও বাইআন, যদি কোনো ব্যক্তি অসহায় সন্তান স্ত্রী রেখে মারা যায় ঋণ রেখে মারা যায় আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় তুলে নিলাম। এই ঘোষণা পৃথিবীর ইতিহাসে আর কোনো লিডার আর কোনো অর্থনীতিবিদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কেয়ামত পর্যন্ত হবেও না। এবং ইসলামী অর্থনীতি ব্যবস্থা কায়েম করার কারণেই পৃথিবীর ইতিহাসে একসময় দেখা যায় যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলিত লানা আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় যে সুদ নেয় দেয় এবং যারা সাক্ষী হয় যে লেখে সবগুলো লানত এবং আল্লাহর গজব আল্লাহর অভিশাপ দিয়েছেন। বোঝা গেল আমরা যে অভিশপ্ত হচ্ছি এর একটা কারণ এটাও যে আজকে আমাদের সমাজ শুধু জর্জরিত। ওলামা ইকরাম আমরা খেয়াল করে দেখতে পাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ালা মা হাদু আকসানু আর-রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি লা কিল্লাতিন, যে ব্যক্তি সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করবে তার পরিণতি সামান্য মরণের দিকে শেষ হবে, অর্থাৎ যদিও সম্পদ তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পাবে কিন্তু শেষে গিয়ে থাকবে না। তার ফের লেখে যে 50 বছর ধরে নাও 50 বছরের পরেই এই তার বংশ একবার ধ্বংস হয়ে যাবে, সম্পদ তারা তার গরিবের রাস্তা রাস্তা ঘুরবে। এটা তাফসিরে কোনো কোনো কিতাবে তার মেয়াদ দেওয়া আছে, কিল্লাতিনের সময় দেওয়া আছে যে 50 বছর বেশি এই টাকা বরকত থাকে না, আবার মানে টাকা থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে সাবধান করেছেন, আপনারা তাফসিরে কিতাবে দেখবেন কোরআনের সূরায় নাবার 18 নম্বর আয়াতে বলা আছে ফাতাতুন আফওয়াজা ইয়ামা ইউনফাকু বিস-সূরি ফাতাতুন আফওয়াজা, এটা উল্টো হয়ে গেছে লেখাটা, তো আফওয়াজান এখানে তাফসিরে লেখে যে আফওয়াজান ফাউজদার ফৌজ, তাফসিরে লেখে 10টা গ্রুপ হবে, কেয়ামত আমার 10টা গ্রুপ হবে, এই 10টা গ্রুপে লোকেরা উঠবে, কেউ শুকুরের আকারে কেউ বানরের আকারে, কারো নাভি সিনাপন্ন ঝুলতে থাকবে দুর্গন্ধ ছড়াবে, কারো গায়ের থেকে দুর্গন্ধ আসবে, রক্ত পুষ্পত থাকবে, এইরকম বিভিন্ন স্তরের লোক আসবে 10টা গ্রুপ এখানে দেওয়া আছে দেখে নেবেন। এর মধ্যে একটা প্রকার হচ্ছে যারা আকালাতুর রেবা সুদখোর, তারা একটা বিশেষ আকৃতি ধরবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এদের অবস্থা হবে কি, এদের মাথা থাকবে নিচে পা থাকবে উপরে, চেহারার উপরে হেত্রে টেনে তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে এই লোকগুলো আকালাতুর রেবা সুদখোর যারা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন, কোরআনের আয়াতগুলো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সেখানে হাদিসের মধ্যে অনেকগুলো আছে আপনারা দেখে নেবেন, আমি লম্বা করছি না। এখানে একটা হাদিস আছে যে লাইয়াতিয়ান্না আলা আন-নাস যামান লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে যখন এমন কোনো লোক থাকবে না যে সুদ খাবে না, যদি সুদ না খায় ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি, যদি কোনো ব্যক্তি সুদ না খায় তো তার গায়ে সুদে দুলা লাগবে, গোবার দুলা ভালো লাগবে, সুদের দুলা ভালো লাগবে। এটা আমাদের খুব লক্ষণীয় বিষয়, আমরা হয়তো সরাসরি সুদ খাচ্ছি না কিন্তু আমরা যে কাপড়গুলো গায়ে দিচ্ছি এগুলো সুদের দ্বারা তৈরি করা কারখানা তৈরি, আমরা যে দোকান থেকে খাবার খাচ্ছি অথবা যেই লোকের বাসায় গিয়ে খাচ্ছি সেই লোকের কামাই হয়তো সুদের দ্বারা অর্জনকৃত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন আবু হুরায়রা থেকে বলিত লাইয়াতিন আলা নাসে যামান লা ইয়াবকা মিনহুম আহাদ ইল্লা আকা আকালার রিবা, সুদ খাবে ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুদের ভয়াবহতা বর্ণনা করে শেষ পর্যন্ত বিদায় হজ্জের ভাষণ গুরুত্বপূর্ণ ভাষণ সেখানে তিনি বললেন শুনে রেখো আজকের এই দিনে তিনি মানব অধিকারে বক্তব্য দিলেন, অর্থনীতি বক্তব্য দিলেন, এক পর্যায়ে বললেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতে তাহতা কদামাইয়া মাউদুন, জাহিলিয়াতে যত সুদ সমস্ত সুদগুলোকে আমি পদদলিত করলাম, দুই পায়ের নিচে রেখে ধ্বংস করে দিলাম, কেয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে টাকা চালু করা যাবে না। এরপরে বললেন এই রেবা এবং সুদকে রহিত করলাম, সর্বত আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে রহিত করলাম। প্রিয় ভাইয়েরা, আপনাদের দায়িত্ব অনেক বড়। আমি ধন্যবাদ জানাই ওই ভাইকে যে ভাই এই প্রস্তাব করেছেন। আমি যখন শুনলাম আমাকে আজকেই ফোনে বললেন যে এরকম একটা আলোচ্য বিষয়, আমি খুব খুশি হলাম যে সত্যি কথা এটা তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি আসার পর এক ভাইকে ডাকলাম যে ভাই আমার একটু কম্পিউটার দরকার, তাড়াতাড়ি নিয়ে আসো। উনি অফিস থেকে চলে আসতেন ছুটি নিয়ে। এরপরে আমরা আসরের পরে কাজ শুরু করে মাগরিব পরে করে এখান থেকে নিয়ে আসলাম, যেটা লিখিতভাবে দেয় যাতে করে ওলামায়ে কেরাম এই দলিলগুলো সহকারে, এই জন্য আরও দলিল অনেকগুলো আছে। আলহামদুলিল্লাহ আপনারা যদি এভাবে সহজে করেন, আবার এভাবে যদি একটা মজলিস প্রতি মাসে একটা হোক, আমি ওই ভাইদেরকে বলবো যে যারা উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ যদি সামনে এটা করা হয়, আমি চেষ্টা করবো এর উপরে আরও দলিল পেশ করার জন্য। এবং শুধু এটাই না, আমাদের সমাজে আরও যতগুলো বিষয় আছে সবগুলোর উপর ইনশাআল্লাহ লিখিতভাবে আমরা কাজ দিয়ে দেবো। দেখবেন ইনশাআল্লাহ যদি সবাই এগুলোকে প্রচার করেন, এই সমাজের লোকেরা যারা পাঁচত নামাজ আপনাদের পিছনে পড়ে, আমাদের পিছনে পড়ে, যারা এখনো কোরআনের জন্য কাঁদে, সেই লোকগুলো কেন কোরআনের বিধান মানবে না? অবশ্যই মানবে, শুধু আমরা বুঝাতে পারি নাই। আজকে বুঝাতে না পেরে আমরা কেবল ইহুদি খ্রিস্টানদের দোষ দিয়ে শেষ করবে না, ওদের দোষ দিলেই চলবে না। আমি এখানে আরেক বক্তব্য বলেছিলাম চকবাজার সাহি মসজিদে যে আমরা কেবল বলি ইহুদি খ্রিস্টান দেশ নিয়ে গেল, আমরা কি করছি বিকল্প হিসাবে? আমি কেবল বললাম এই কোরবানি খাওয়া যাবে না, খাওয়া যাবে না। লোকেরা আসলো তৃষ্ণার্ত পিপাসার কাতর, বলে পানি দাও, না ভালো পানি নাই। এখন আমি কেউ বলবো যে না পানি নাই, পানি নাই, এটা পান করা যাবে না। লোকেরা কি করবে? মরে যাচ্ছে, শাস্তি আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে এই দূষিত পানি পান করবে। ঠিক এরকম ভাবে আজকের এই সমাজের লোকেরা, অসহায় গরিব লোকেরা, যখন কারো কাছে টাকা পায় না, টাকা চাইলেই কেউ সুদে লাগাও, মহাজনরা গ্রামে বসে গেছে টাকা নিয়ে, সুদে টাকা লাগায় গ্রামে গ্রামে, ওদের সুদ ছড়িয়ে গেছে। এখন তারা কোথায় যাবে? শেষ পর্যন্ত শুধুই টাকা নিচ্ছে। এখানে আপনার আমার ভূমিকা আছে, জেনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামাজিক দায়িত্ব নিয়েছিলেন, আজকে আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। বুখারী শরীফের প্রথম চার নম্বর হাদিসটা বড় সেখানে লেখা পরিষ্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজার ঘরে ফিরে আসলেন, খাদিজা সান্ত্বনা দিয়েছিলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহ আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকুদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াবিল হক, আপনার ধ্বংস হবে না, আপনি শেষ হবেন না, কারণ আপনার এই গুণগুলো আছে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করেন না, ওয়া তাহমিলুল কাল, সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন, ও তাকসিবুল মাদুম, এবং আপনি অসহায় অন্যহীন বস্তু মানুষদেরকে আপনি সাহায্য করেন, ও তাকরিব দাইফ, মেহমানদের মেহমানদারি করেন। আর এই গুণগুলো যার থাকে তাকে আল্লাহ ধ্বংস করে, আপনার কোনো ভয় নাই, এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন বোঝা গেল আল্লাহর নবী। এই কাজগুলো করার কারণেই সমাজের গরিব লোকেরা দলে দলে এসেছিল। করোনা আয়াত নাযিল হয়ে গেল, আফিয়াম ওয়ালিম হকুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিব এবং বঞ্চিত প্রার্থীর অধিকার রয়েছে, গরিবের অধিকার। এই বড় বড় বিল্ডিং গুলো আমাদের অধিকার আছে, অধিকার, হ্যাঁ অধিকার, তোমাদের অধিকার আদায় করবে কেমনে? আমার দলে আসো, ইসলাম গ্রহণ করো, ইসলাম তো অধিকার আদায় করে দিবে। দলে দলে গরিবের ইসলাম গ্রহণ করলো এবং সত্যিকার একদিন সেই অধিকার আদায় করে তারা ছাড়লো, যখন আর গরিব থাকলো না কেউ, প্রত্যেকের হক তারা পেয়ে গেল। আমাদের সে দায়িত্ব আছে এই সমাজের মানুষকে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বুঝানো এবং সুদের ভয়াবহতাকে আজ তুলে ধরা। তাহলে ইনশাআল্লাহ এই জাতি একদিকে যেমন আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধলিপ্ত আছে তার থেকে মুক্ত হতে পারবে, ঠিক তেমনি অপরদিকে আল্লাহর হুকুম পালন করে তারা আল্লাহ হতে পারবে এবং এই সমাজের গরিব দুঃখী মানুষের আমরা সাহায্যকারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।